আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে দেখে এলেন তারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সে এক রূপ কথা দিবে ফাগুন যেথা হয় না তবু সে রূপ কথাই দে ফাগুন যেথা হয় না তবু সে তারারে ফুল পাপড়ি ধরায় যেথায় পথের ধারে দেখে এলেন তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে দেখে এলেন তারে সাত সাগরের পারে কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে সুর হয়ে তাই ধরে আমার গানে তাই খুশির সীমানায় বাতাসে তার মধুর ছোঁয়া পায় তাই খুশির সীমায় বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পায় জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে দেখে গেলেন তারে সাত সাগরের পারে